الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন দুই ভাগে, বিররুন তাকী ও ফাজিরুন শাকী, একদল নেককার এবং আল্লাহ ভীরু আর একদল পাপাচারী এবং হতভাগা। একদলকে আল্লাহ সৃষ্টি করেছেন মোমিন হিসেবে আর একদলকে আল্লাহ সৃষ্টি করেছেন কাফের হিসেবে। মোমিনদের আচরণ কাফেরদের আচরণ চাইতে নিঃসন্দেহে ভিন্ন। যে পাপাচারী দুষ্ট সমাজবিরোধী দুর্নীতিবাজ তার যে চরিত্র হবে, একজন মুসলিম মোমিন আল্লাহ ভীরু মানুষের চরিত্র নিঃসন্দেহে তার চাইতে পৃথক হবে, দুটিকে গুলিয়ে ফেলার কোনো সুযোগ নাই। মুমিনদের পারস্পরিক অবস্থান পারিবারিক হোক আর সামাজিক হোক আর আন্তর্জাতিক হোক কেমন হবে এ বিষয়ে আল্লাহ পাক একটি আয়াতে সব বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন হবে পরস্পরের ভাই, ভাইদের মধ্যে গোলমাল লাগবে। অতএব ফাসলিহু বায়না আখাওয়াইকুম, তোমরা দুই ভাইয়ের মধ্যে ইসলাহ করে দাও। ইসলাহের সময় স্বজনপ্রীতি বা কাউকে ক্ষতির কাউকে বেশি লাভ করে দেওয়া এই চিন্তা যেন না থাকে, নিজস্ব স্বার্থ দেখবে না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এটি হল মৌলিক একটি নির্দেশনা মুসলিম উম্মার জন্য। এখন মুমিনদের মধ্যে সবাই সফলকাম হয় না, অনেকে প্রথমে জাহান্নামে চলে যায়। জাহান্নামের কঠিন আজাব ভোগার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ক্রমে এবং আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহে বহু পরে অবশেষে তারা জান্নাতে ফিরে আসে। তো যারা শুরুতে জান্নাতি হয় তারাই হল সফল কাম। আর যারা পরে যে জান্নাতে ঢোকে তারা আসলে সফল কাম নয়, বিফল হয়ে নির্যাতিত হয়ে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হওয়ার পরে গিয়ে তারা জান্নাতে যায়। আমরা সবাই চাইব আমরা বিচারের প্রথমেই যেন জান্নাতে প্রবেশ করি, জাহান্নামে প্রবেশ করে ভোগান্তির পরে জান্নাতে প্রবেশ করব এই আকাঙ্ক্ষা আমাদের নাই। আমরা চাই শুরুতে জান্নাতে প্রবেশ করতে। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা কারা তারা? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনাহুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء